বিভিন্ন স্থান থেকে আগত কোরআন এবং হাদিসের সঠিক অনুসারী মমিন মুয়াহ্হিদ ভাইরা এবং পর্দার আড়ালে অবস্থানরত আমার মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখ শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে এই তাফসীরুল কোরআন মাহফিলের এই কোরআনের মাহফিলে অংশগ্রহণ করার জন্য তৌফিক ইনায়াত করেছেন। এজন্য জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। কোরআনুল করিমের আলোচনা মাগরিব থেকে পর্যন্ত আপনারা শুনেছেন। আমিও মূলত যেহেতু মাদ্রাসার মাহফিল, এজন্য কোরআনের উপরেই কিছু আলোচনা হবে। প্রথমে কোরআন কি জিনিস, এরপরে সে কোরআনের জন্য আমাদের কি করণীয়, কোরআন কিভাবে প্রতিষ্ঠিত হতে পারে সেজন্য আমাদের দায়িত্ব কর্তব্য কি, এই কর্মসূচি আপনাদেরকে দেওয়া হবে ইনশাআল্লাহ। কোরআনুল করিম আল্লাহর কালাম, বাদশার কথা কথার বাদশা, কালামুল মুলুক মুলুকুল কালাম। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে দুটো চক্ষু দিয়েছেন দেখার জন্য, কিন্তু চোখ যত ভালোই হোক না কেন চোখ দিয়ে দেখতে হলে শর্ত আছে, চোখের সামনে কোন রকম আলো থাকতে হবে, সূর্যের আলো, চাঁদের আলো, তারকার আলো, মোমবাতির আলো, বিদ্যুতের আলো, কোন প্রকারের আলো যদি তোমার চোখের সামনে না থাকে তোমার চক্ষু যত ভালো হোক না কেন তুমি কিছুই দেখতে পাবে না, ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে আর একটা চক্ষু দান করেছেন, বিবেকের চক্ষু, জ্ঞানের চক্ষু, মেধা, এই চক্ষুটা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনকে চেনার জন্য। এই চক্ষুটা দিয়েছেন আল্লাহর কালামকে বোঝার জন্য, আল্লাহর কোরআনকে বোঝার জন্য, আল্লাহর বাণীকে বোঝার জন্য, আল্লাহর বিধানকে পালন করার জন্য এই জ্ঞান চক্ষু দান করেছেন। কিন্তু যেরকম ভাবে বাহ্যিক চক্ষু দিয়ে দেখার জন্য আলোর প্রয়োজন, ঠিক তেমনি ভাবে জ্ঞান চক্ষু দিয়েও আল্লাহকে চেনার জন্য, আল্লাহর বিধানকে জানার জন্য প্রয়োজন একটা আলোর, জ্ঞান চোখের সামনেও একটা আলোর প্রয়োজন। সেই আলোটা মোমবাতি হলে চলবে না, সেই আলোটা বিদ্যুতের আলো হলে চলবে না, সূর্যের আলো হলে চলবে না। জ্ঞান চোখের সামনে আল্লাহ রাব্বুল আলামিন যেই আলোটা দান করেছেন সেই আলোর নাম হচ্ছে আল কোরআনুল করিম। জোরে বলুন সুবহানাল্লাহ। ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবীন, তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে নূর এবং কিতাবে মুবীন আগমন করেছে। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে জ্ঞান দান করেছেন, জ্ঞান যত বড় পাকা হোক না কেন, যত বড় মেধাবী হোক না কেন, যত বড় বিজ্ঞানী হোক না কেন, যদি তার চোখের সামনে, জ্ঞানের চোখের সামনে কোরআনের আলো না থাকে সেই ব্যক্তি মানুষ হতে পারে না, সেই ব্যক্তি পশু। সেই ব্যক্তি কি? এটা কোরআনও বলে, ওরা নিজেরাও দাবি করে। কোরআনুল করিমে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। আর রহমান আল্লাহ রাব্বুল আলামিনের নাম। এরপরে বলছেন আল্লামাল কোরআন, কোরআন শিক্ষা দান করেছেন। তারপরে বলেছেন খালাকাল ইনসান, মানুষকে সৃষ্টি করেছেন। অথচ দুনিয়ার সব মানুষ জানে মানুষ আগে সৃষ্টি হয়, আগে জন্ম হয়, তারপরে কোরআন শিখে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন উল্টা বললেন। আগে বলছেন আল্লামাল কোরআন, কোরআন শিক্ষা দান করেছেন, তারপরে খালাকাল ইনসান, মানুষ সৃষ্টি করেছেন। তাফসীরে এটাকে মূল রহস্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন তুমি যত বড় জ্ঞানী হও বিজ্ঞানী হও না কেন, যতক্ষণ পর্যন্ত তোমার জ্ঞানের সামনে, তোমার মেধার সামনে, তোমার বিবেক বুদ্ধির সামনে কোরআনের আলো না থাকবে, কোরআনের শিক্ষা না থাকবে, অতক্ষণ পর্যন্ত তুমি মানুষ নয়, তুমি একটা পশু। সেই জন্য আল্লাহ আল কোরআনকে আগে বলেছেন খলাকাল ইনসান, পরে বলেছেন। এই জন্য আমরা দেখি মানুষ বলে শিক্ষাই আলো, ঠিকই আছে, কিন্তু সেই কোন শিক্ষা? কোরআনের আলো যদি না থাকে দুনিয়ার সর্বোচ্চ শিক্ষা লাভ করে সংসদ ভবনে বসে মারামারি করে, ঠিক কিনা? গতকাল মারামারি করে নাই? এরা শিক্ষিত লোক, শিক্ষাই যদি আলো হয়, শিক্ষার নাম যদি আলো হয়, তাহলে এই লোকগুলো কেন মারামারি করতে গেল? ঠিক তেমনি ভাবে বাংলাদেশ বিশ্বে কয়েকবার চ্যাম্পিয়ন হল কিসের মধ্যে? কেন? এই দুর্নীতি কি কোন গরিব লোকেরা করেছিল? এই দুর্নীতি কোন কৃষক করেছিল? এই দুর্নীতি কি খেলাঘাটের মাঝি করেছিল? এই দুর্নীতির রিপোর্ট তৈরি করা হয়েছিল পুলিশ প্রশাসন থেকে শুরু করে সচিবালয় পর্যন্ত শিক্ষিত লোকেরা বসবাস করে, এই শিক্ষিত লোকদের অফিস আদালতে জরিপ করে তারপরে দুর্নীতির রিপোর্ট তৈরি করে বিশ্বের এক নাম্বার খেতাব দেওয়া হল, ঠিক কিনা? এই লোকগুলো শিক্ষিত লোক কিনা? বোঝা গেল শিক্ষা ছিল, কিন্তু ওই শিক্ষাটাকে আলো বলা যায় না। এই জন্য বলেছেন আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন, কিন্তু মানুষ হয় যখন আল্লামাল কোরআন, কোরআনের জ্ঞান অর্জন করে তখন মানুষ হয়, এর আগ পর্যন্ত যত মেধাবী হোক সে মানুষ হতে পারে না। তাহলে কি সে পশু? এটা ওরা নিজেরাও দাবি করে। আল্লাহ রাব্বুল আলামিন ডারউইন নামক এক ব্যক্তিকে বিজ্ঞান দিয়েছিলেন, জ্ঞান দান করেছিলেন, ঠিক কিনা? এই ডারউইনের অনেক শিষ্যরা এখনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ওই মতবাদী বিশ্বাসী যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করান, শিক্ষকতা করেন, ডারউইন সাহেবের জ্ঞানের সামনে কোরআনের নূর ছিল না, সেজন্য তিনি আল্লাহকে চিনতে পারেন নাই, স্রষ্টাকে চিনতে পারেন নাই। তিনি যখন চিড়িয়াখানায় গিয়ে দেখলেন যে বান্দরেরা ভেংচি মারে তার মতো দেখতি, সে মনে করল এই বান্দরগুলো আমার বাপদাদা, ঠিক কিনা? তিনি একা ওখান থেকে শিক্ষা লাভ করলেন, বাপদাদা খুঁজে পেলেন, তিনি একটা মতবাদ শিক্ষা দিলেন পৃথিবীর মানুষের সামনে, মানুষ আসলে বানরের থেকে সৃষ্টি হয়েছে, বানর গাছে ঘষতে ঘষতে ল্যাজটা পড়ে গেছে, এরপরে সোজা হয়ে হাঁটতে শুরু করেছে, মানুষ হয়ে গেছে। এইটা ওনার শিষ্যরা যারা পড়ায় তারা আবার প্রচার করে বিশ্ববিদ্যালয়ের টেবিলে বসে পড়ায়, আর বলে যদি বিশ্বাস না করো তাহলে পিছনে হাত দিয়ে দেখো ল্যাবের গোড়াটা এখনো পাওয়া যাবে। ছাত্ররা গোপনে হাত দিয়ে দেখে যে ল্যাবের গোড়া এখনো আছে, তখন মাথা ঝুলায় আর বলে হ্যাঁ ঠিকই তো, আমরা আসলেই বানরের গোষ্ঠী। ওরা কার গোষ্ঠী? কোরআনের সঙ্গে মিলে গেছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বলেছেন তোমার জ্ঞান বিজ্ঞান যত বেশি হোক না কেন, যদি জ্ঞান চোখের সামনে কোরআনের আলো না থাকে তাহলে তুমি কিছুই বুঝতে পারবে না, কিছুই জানতে পারবে না, তুমি একটা পশু। ও আমার ভাইয়েরা, বোয়াল মাছ আর পাবদা মাছ দেখতে কাছাকাছি কিনা? আজ পর্যন্ত কোন পাগলেও বলে নাই যে পাবদা মাছগুলোই হচ্ছে বোয়াল মাছের আদি পুরুষ, কে বলেছে? টাকি মাছ, গজার মাছ, সর মাছ দেখতে কাছাকাছি কিনা? আজ পর্যন্ত কোন পাগলও বলে নাই এই গজার মাছ আর টাকি, গজার মাছ আর সর মাছের পূর্বপুরুষ হচ্ছে টাকি মাছ, কে বলেছে পর্যন্ত? ঠিক এরকম ভাবে কিন্তু ডারউইন সাহেব যখন দেখলেন চিড়িয়াখানায় গিয়ে বানরেরা ঝুলে দেখতে ওর বাবার মতো দেখা যায়, তখন তিনি বুঝলেন যে এটা তার বাপ দাদা। চিড়িয়াখানায় এখনো বান্দর ঝুলে কিনা? জন্ম চিড়িয়াখানায়, মৃত্যু চিড়িয়াখানায়, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যুগ যুগ ধরে বানর চিড়িয়াখানায় গাছে ঝুলে, আজ পর্যন্ত কোন একটা বানর আধা মানুষ, পোয়া মানুষ, শিকি মানুষ হয়েছে কিনা? আগে যদি ঘষতে ঘষতে রাস্তা পড়ে যায় এখন হয় না কেন? বোঝা গেল এই লোকগুলো আসলেই কি পশু, পশু। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বলেছেন উলাইকা কাল আনাম, এই লোকগুলো হচ্ছে পশুর মতো। আল্লাহ তারা তারপরে বলেন না সরি পশুর মতো না, বাল্লুম আবাল পশুর চেয়ে আরো মারাত্মক, আরো খারাপ, আরো পথভ্রষ্ট। কারণ পশুও নিজের পরিচয় জানে, নিজের মা বাপকে চিনে, আর এই মানবরূপী পশুগুলো নিজের মা বাপ পর্যন্ত চিনতে পারে না, বানরকে তাদের মা বাপ বলে স্বীকার করে নিয়েছে। এই জন্য আল্লাহ তাআলা কোরআন দিলেন যে কোরআন হচ্ছে আলো। কোরআন কি? ফাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে নূর এবং কিতাবে মুবিন আগমন করেছে। যেই নূর এবং যেই কিতাব তোমাদের সামনে তোমার পরিচয় খুলে দিবে, যেই নূর তোমার সামনে তোমার কর্মসূচি তুলে দিবে, যেই নূর তোমাকে আল্লাহর সঙ্গে মিলিয়ে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করার পরে এর চেয়ে একটা বড় সম্মেলন করেছিলেন, সেই সম্মেলনে আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত লোক দুনিয়াতে আগমন করেছেন সমস্ত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন অংশগ্রহণ করার সুযোগ করে দিয়েছিলেন। সেখানে আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন যাতে করে কোন বানরের বাচ্চা বলতে না পারে আমরা বানরের সন্তান। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য নিজের পরিচয় দিয়ে আবার প্রশ্ন করলেন, আলাস্তু বিরব্বিকুম, বলো আমি তোমাদের রব নই কি, আমি তোমাদের রব কিনা। সমস্ত মানুষে তখন স্বীকার করলো, কালু বালা, অবশ্যই আপনি আমাদের রব, শাহিদ না আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আমাদের রব। আমাদের রব কে? আমাদের রব আছে, আমাদের সৃষ্টিকর্তা আছেন, আমাদের তিনি সব ব্যবস্থা করেন, তিনি সব কি করেন, রবের মানি এটা। এই জন্য প্রথম বিশ্বাস রবের উপরে, তারপরে উলুহিয়াত চলে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন এই রব সম্পর্কে প্রথমে পরিচয় দিলেন দুনিয়াতে পাঠাবার আগে, এরপরে দুনিয়াতে আসার পরে আবার ইমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম সালাত। নাম কি? সালাত। এই সালাতে দাঁড়িয়ে আমরা বলি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, রবের কথা চলে আসলো। আবার রুকুতে গিয়ে বলি সুবহান রব্বিল আযীম, রুকুর থেকে সোজা দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ, আবার সিজদায় গিয়ে সুবহান রব্বিল আলা। বারবার কার কথা বলা হচ্ছে? রবের কথা। কার কথা? দুনিয়াতে আসার আগে রব, দাঁড়াইয়ে রব, রুকুতে গিয়ে রব, সিজদায় গিয়ে রব। আবার যখন দুনিয়ার থেকে মানুষ কবরে চলে যাবে, কবরে যাওয়ার পরে আখেরাতের প্রথম ঘাঁটি কবর, তিনটা প্রশ্ন করা হবে, সেই তিনটা প্রশ্নের প্রথম প্রশ্ন হবে মান রব্বুকা, বলো কে তোমার রব ছিল, তোমার রব কি ছিল, সারা জীবন তুমি রবের চিনা নাই, পরিচয় জানো নাই। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে বললেন, রবের পরিচয় দাও ফেরাউনকে গিয়ে, রবের দিকে আহ্বান করো। রবের মানে আমরা যেরকম আমাদের সমাজের লোকেরা বলে খালি পালনেওয়ালা, এইটা ফেরাউনও জানত। সেজন্য মূসা আলাইহিস সালাম যখন দাওয়াত দিল ফেরাউনকে, ফেরাউন বলল, ফামার রব্বুকুমা ইয়া মূসা, ওহে মূসা তোমার রবটা কি? আমার, আমি তোমার রব, আমি তোমাকে লালন পালন করেছিলাম, আমি রব্বুল আরব, আনা রব্বুকুমুল আলা। আল্লাহ রব্বুল আলামিন সেই মুহূর্তে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে যে উত্তরটা শিখিয়ে দিয়েছিলেন, কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষকে জানাবার জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা তাহার 50 নম্বর আয়াতে কোট করে দিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আলা রাব্বুনা আল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা, ও ফিরআউন আমি যেই রবের দিকে তোমাকে আহ্বান জানাচ্ছি সেই রব তোমার মতো কোন দুর্বল রব নয়, অসুস্থ হয়ে পড়লে শুয়ে পড়ো, আবার ঘুমে গেলে পরে তোমার পিছনের রাস্তা দিয়ে বায়ু ত্যাগ করতে থাকো, একদিকে নাক ডাকে আর একদিকে পিছনে ডাকে, সমান্তরে ডাকতে থাকে, এইরকম দুর্বল রোগের রবের দিকে আহ্বান জানাচ্ছি না। কালা রাব্বুন আল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা, আমি সেই মহান রবের দিকে আহ্বান জানাচ্ছি যিনি সমস্ত মাখলুকাতকে সৃষ্টি করেছেন, আবার সৃষ্টি করে হাদা জরিয়ায় মাস কি তরফ রহনুমাই কি যখন যা প্রয়োজন, জীবনের ধাপে ধাপে জীবনের বাঁকে বাঁকে যখন যা প্রয়োজন সবগুলো নিজের পক্ষ থেকে বুঝে শুনে বিনা দরখাস্তে বিনা আবেদনে পূরণ করেছেন, তার নাম কি? তিনি আমাদের রব। একটু চিন্তা করলেই তুমি দেখতে পাবে, তুমি যখন মায়ের পেটে সৃষ্টি হয়েছিলে, তোমার দেহ যখন মায়ের পেটে তৈরি হলো, এখানে খাবারের প্রয়োজন ছিল, দুনিয়ার কোনো শক্তি ছিল না সেই মায়ের পেটে খাবার পৌঁছানোর মতো, এমনকি তোমারও কোনো আন্দোলন করার সুযোগ ছিল না, দাবি করার সুযোগ ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন নিজের পক্ষ থেকে বুঝে শুনে বিনা দরখাস্তে বিনা আবেদনে মায়ের মাসিক ঋতুস্রাব বন্ধ করে দিয়ে নাভির সঙ্গে সংযোগ দিয়ে বিনা দরখাস্তে বিনা আবেদনে খাবারের বন্দোবস্ত করেছেন। যিনি এই ব্যবস্থা করলেন তিনি কে? আল্লাহ। রব্বুন আল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। শুধু এ পর্যন্তই নয়, আবার যখন মায়ের পেট থেকে দুনিয়ায় আসার সময় হল, দুনিয়ায় আসার পরে খাবারের প্রয়োজন হবে, পানির প্রয়োজন হবে, বিভিন্ন রোগ জীবাণু থেকে বাঁচার জন্য ঔষধের প্রয়োজন হবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মায়ের বুকের ভিতরে দুধের স্তনের ভিতরে দুধ তৈরি করে দিলেন। প্রথম যে দুধটা এটা একদিকে শক্তও না, আবার খাবার নরমও না, ঠান্ডাও না গরমও না। আগের যুগের অশিক্ষিত মেয়ে লোকেরা মনে করত এটা খাইলে পরে ধনুষ্টঙ্কর হয়, সেজন্য চিপে ফেলে দিত। বর্তমান দুনিয়ার সমস্ত চিকিৎসা বিজ্ঞানী একমত, মায়ের বুকের প্রথম যে দুধ শাল দুধ, আল্লাহ রাব্বুল আলামিন এটাকে ধনুষ্টঙ্কর হওয়ার জন্য তৈরি করেন নাই। দুনিয়ার বিজ্ঞানীরা আবিষ্কার করলো এই মায়ের বুকের শাল দুধ একদিকে খাবারের কাজ করে, কারণ বাচ্চা দুনিয়াতে আসলে খাবারের প্রয়োজন, খাবারের কাজ করে, আবার পানির প্রয়োজন, পানিরও কাজ করে, আবার বিভিন্ন রোগ জীবাণুর আক্রমণ থেকে বাঁচার জন্য ঔষধের প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন এই মায়ের বুকের শাল দুধকে সমস্ত রোগের প্রতিষেধক হিসেবে ঔষধ রূপে তৈরি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। قال ربنا الذي أعطى كل شيء خلقه ثم هدى। এরপরে জীবনের ধাপে ধাপে দুধ পান করতে করতে বাচ্চা বড় হয়ে গেল, এখন তাকে খিচুড়ি খেতে হবে, মুরগির বাচ্চা খেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এবারে তার মুখের ভিতরে ছোট ছোট দাঁত গজিয়ে দিচ্ছেন, এবারে মুরগির বাচ্চা খাও, কবুতরের বাচ্চা খাও, খিচুড়ি খাও। আবার খেতে খেতে 8-10 বছর বয়স হয়ে গেল, এখন তাকে গরুর হাড্ডি চাবাতে হবে, খাসির হাড্ডি খেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আবার সেই ছোট মুখের ছোট দাঁতগুলো ভেঙে দিয়ে পর্যায়ক্রমে বড় বড় দাঁত দিয়ে মুখটাকে ভরে দিচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জেনে দিচ্ছেন তিনি কে? আল্লাহ। রব্বুন আল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। শুধু এ পর্যন্তই নয়, ডিমের ভিতরে যে বাচ্চাগুলো হয় সেই বাচ্চাগুলো আপনার খাবারের প্রয়োজন হয়, মায়ের নাভির সঙ্গে সংযোগ দেওয়া সম্ভব নয়। হাঁসের বাচ্চা, মুরগির বাচ্চা, কবুতরের বাচ্চা, পাখির বাচ্চা, ডিমের ভিতরে বাচ্চা তৈরি হল, খাবার কোত্থেকে আসবে? ও আমার ভাইয়েরা, একটু চিন্তা করলেই দেখবেন ডিমের ভিতরে দুইটা অংশ আছে। কয়টা অংশ? একটা হলুদ বর্ণের কুসুম আর একটা হচ্ছে সাদা লালা। দুনিয়ার সমস্ত বিজ্ঞানীরা একমত, হলুদ অংশ দিয়ে বাচ্চা তৈরি হয়। ডিমের ভিতরে বাচ্চা তৈরি হল, রুহু চলে আসলো, বড় হল, এবারে তার খাদ্যের প্রয়োজন। মায়ের বুকের ভিতরে খাদ্য পৌঁছাবার ব্যবস্থা ছিল, এখানে তাও নাই। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য পূর্বের থেকে নিজের থেকে বুঝে শুনে বিনা দরখাস্তে বিনা আবেদনে ওই ডিমের ভিতরে খাবারের বন্দোবস্ত করেছেন সাদা লালা দিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে ডিমের ভিতরে বাচ্চা ওই সাদা লালা নামক খাবার খেতে খেতে গুদাম শেষ করে ফেলেছে, এবারে কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন আবার ওই বাচ্চার মাথার মধ্যে বিজ্ঞান জ্ঞান ঢুকিয়ে দেন। তোমার চতুর্দিকে যে প্রাচীর রয়েছে এই প্রাচীরটা বড় হালকা, তুমি ঠোঁট দিয়ে ঠোকরাতে শুরু করো। এবারে সমান্তালে চতুর্দিকে ঠোকরাতে থাকে, ঠোকরাতে ঠোকরাতে সমান্তালে ভাঙলো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এবারে মাথা দিয়ে মারো ধাক্কা। ধাক্কা মারতে মারতে ডিমের খোসা দুভাগ হয়ে গেল, বাচ্চারা ডিমের ভিতর থেকে বেরিয়ে চলে আসলো। শুধু এ পর্যন্তই শেষ নয়, এবারে মুরগির বাচ্চা যখন ডাক দেয় মুরগি, সঙ্গে সঙ্গে বাচ্চা ডানার ভিতর চলে আসে। গরুর বাচ্চা দুইটা তাল দিয়ে তারপরে গিয়ে মায়ের দুধ পান করা শুরু করে। শুধু এ পর্যন্তই নয়, আপনি একটা মুরগির বাচ্চাকে আর একটা হাঁসের বাচ্চাকে পানির কাছে নিয়ে যান, মুরগির বাচ্চা পানি দেখলে মরতে রাজি, পানিতে নামতে রাজি না, কিন্তু হাঁসের বাচ্চা পানি দেখলে আনন্দে মেতে উঠবে, পানিতে সাঁতার কাটতে শুরু করবে। কে শিক্ষা দিল হাঁসের বাচ্চাকে? পানি তোর জন্য উপযুক্ত কোনো ভয় নেই, আর কে শিক্ষা দিল মুরগির বাচ্চাকে, খবরদার পানি তোর জন্য উপযুক্ত নয়, যিনি শিক্ষা দিয়েছেন তিনি আমাদের সৃষ্টিকর্তা, তিনি হচ্ছেন আমাদের রব। কালা রব্বুনা আল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। শুধু এ পর্যন্তই কি, আপনি দেখবেন শীতের মৌসুমে হাজার হাজার পাখি সেই শীত প্রধান দেশগুলোতে পানি বরফ হয়ে গেছে, মাছেরা পানির ভিতরে আটকে চলে গেছে, এবারে পাখির মাছ খাওয়ার কোন সুযোগ নেই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন বাংলাদেশে চলে যাও, হাজার হাজার মাইল উড়াল দিয়ে বাংলাদেশের খাল বিল নদী নালায় এসে মেতে উঠে, ওদের জন্য পাসপোর্টের প্রয়োজন নাই, ভিসার প্রয়োজন নাই, ওদের জন্য এদেশে কেউ মারার অধিকার রাখে না, আইন করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। এইভাবে সমস্ত প্রাণীর যখন যা প্রয়োজন সবগুলো যিনি বন্দোবস্ত করেন তিনি কে? আল্লাহ তারা সেই পরিচয় দিয়ে আমাদেরকে ছেড়ে দিলেন, এরপরে যাতে করে মানুষরা ভুলে না যায় সেজন্য আল্লাহ তারা যুগে যুগে নবী এবং রসুল পাঠিয়েছেন। সেই নবী রসুলদের মধ্যে প্রধান ব্যক্তি, প্রধান মেহমান, তাকে পাঠাবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আর একটা সম্মেলন করেছেন। একটা সম্মেলন হচ্ছে আল্লাহর বিষয় নিয়ে যেটা আগে আলোচনা করলাম, এবারে দ্বিতীয় সম্মেলন মহাসমাবেশ হচ্ছে দুনিয়ায় আল্লাহ তারা পাঠাবার আগে। এই সম্মেলনে আপনি আমি যাওয়ার সুযোগ পাই নাই। এই সম্মেলনে আরো 1400 বছর আগের থেকে শুরু করে কেয়ামত পর্যন্ত যত মানুষ আসবে একজনও থাকার সুযোগ পায় নাই। সেই সম্মেলনটা হয়েছিল বক্তাদেরকে নিয়ে, কাদেরকে নিয়ে? মেহমানদেরকে নিয়ে। বোঝার চেষ্টা করুন ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তার পরিচয় দেওয়ার জন্য, তার বিধানকে জানাবার জন্য একদল মানুষকে নির্বাচন করেছেন, সেই লোকদেরকে বলা হয় নবী এবং রসুল। তাদের নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন নবী এবং রসুলদের তালিকা করলেন, বক্তা তারা ওয়াজ করবেন রবের বিষয়ে, আল্লাহর বিধান বুঝাবেন। বক্তাদের তালিকা করা হল, এর মধ্যে একজন প্রধান বক্তা আছেন, সেই প্রধান বক্তার জন্যই দুনিয়াকে সুন্দর করে সাজানো হচ্ছে। এবারে আল্লাহ রাব্বুল আলামিন এই বক্তাদের মাহফিল ডাকলেন, বক্তাদের সম্মেলন হচ্ছে। আল্লাহ তারা কোরআনে বলছেন ওয়াইদাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী এবং রসূলদেরকে একত্র করে বললেন, আমি তোমাদেরকে নবুয়াত দান করব, রেসালাত দান করব, কিতাব দান করব, হিকমা দান করব, কিন্তু শর্ত হচ্ছে তোমাদের পরে একজন প্রধান মেহমান আসবেন। সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম, অতঃপর তোমাদের মাঝে প্রধান মেহমান যাবেন। সেই মেহমান কে? প্রধান মেহমান যাবেন আমাদের নবীর দিকে ইঙ্গিত করা হচ্ছে। তিনি যখন তোমাদের মাঝে যাবেন তখন তোমাদের কাজ হবে লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু, সেই নবীর প্রতি ঈমান আনতে হবে এবং তাকে সাহায্য করতে হবে। তখন আর অন্য কোন ধর্ম, অন্য কোন মতবাদ পালন করলে চলবে না, সব বাদ দিয়ে সেই নবীর প্রতি ঈমান আনতে হবে, তাকে সাহায্য করতে হবে, ঠিক কিনা? কোরআনের আয়াত, আল্লাহ বললেন ওই মেহমান গেলে পরে আর কোন মতবাদ চলবে না, তোমাদের পর্যন্ত কাজ হবে সেই নবীর প্রতি ঈমান আনা। আল্লাহর নবী আরো স্পষ্ট করলেন, দুনিয়াতে নবী যখন আসলেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহর নবীর সামনে তাওরাতের একটা খণ্ড পড়তে শুরু করলেন, আবু বকর সিদ্দিক লক্ষ্য করলেন আল্লাহর নবীর চেহারা লাল হয়ে যাচ্ছে রাগে ক্ষোভে। আবু বকর সিদ্দিক বললেন সাকিলাত কা সাওয়াকিলু ইয়া ওমর, ওমর তুই যদি মরে যেতিস, ওমর তুই যদি মরে যেতিস, ওমর তুই যদি মরে যেতিস। ওমর আল্লাহর নবীর চেহারার দিকে তাকালো, দেখলো আল্লাহর নবীর চেহারা রাগে লাল হয়ে গেছে, সঙ্গে সঙ্গে তওবা করে বলে রাদিতু বিল্লাহি রাব্বাহু ওয়াবিল ইসলামি দীনান ওয়া মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা নাবিয়্যা ওয়া রাসূলা। এরপরে আল্লাহর নবী বললেন ও ওমর, তুমি আমার সামনে তাওরাতের খণ্ড পাঠ করছো, জেনে রাখো এই তাওরাত কিতাব যার উপরে নাজিল হয়েছিল লাউ কানা মূসা হাইয়ান, আজকে যদি সেই মূসা নবী জীবিত থাকত, ওয়া আদরাকা নবুয়াতি, এবং আমার নবুয়াত কাল পেত, আমার নবুয়াতের সময় যদি মূসা নবী জীবিত থাকত, তাহলে মা ওয়াসিআহু ইল্লা ইত্তিবাই, মূসা নবী পর্যন্ত পরকালে মুক্তি পেতে হলে আমার অনুসরণ করা ছাড়া, আমার ইত্তেবা করা ছাড়া তার নাজাতের কোনো ফয়সালা হতো না। করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তার অঙ্গীকার নিলেন। কিন্তু এই দেশের হাজার হাজার পীর আছে যেই পীরেরা বলে পরকালে মুক্তির জন্য, পরকালে মুক্তির জন্য ইসলাম ধর্ম গ্রহণ করা কোনো দরকার নাই। হিন্দু হোক বৌদ্ধ হোক যে যার ধর্মে আছে সেই ধর্মে বসে আল্লাহকে ডাকলে পরকালে নাজাত পাওয়া যাবে। অমুসলমান চিৎকার মনে বলো, এই লোকগুলো পীর না শয়তান, আল্লাহর ওলি না শয়তানের ওলি। তারা বলে পরকালে মুক্তির জন্য ইসলাম ধর্ম গ্রহণ করা দরকার নেই, তারা সরাসরি কোরআন এবং হাদিসের বিরোধিতা করছে। আল্লাহ তাআলা কোরআনে আরো বলেছেন ইসলাম, আল্লাহ তাআলা আল্লাহর কাছে একমাত্র মনোনীত, শুধুমাত্র মনোনীত দিন হচ্ছে ইসলাম। কি নাম? এরপরে বলছেন ইসলামে দিনান, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন দিন, অন্য কোন মতবাদ গ্রহণ করলো, অন্য কোন তন্ত্র মন্ত্র ধর্ম গ্রহণ করলো মুক্তির জন্য, তার কিছুই গ্রহণযোগ্য হবে না। সে যত ইবাদত করুক, যত দান সৎকার করুক, যত ভালো কাজ করুক। আল্লাহ রাব্বুল আলামিন আরো স্পষ্ট করে দিয়ে বলেছেন আল্লাযীনা কাফারু আমালুহুম কাসারাবিন বিকিআ ইহসাবুহু যমআনু মাআ হাত্তা ইযা জাআহু লাম ইয়াজিদহু শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা কাফারু, যারা কাফের। অনেক সময় আপনারা বিভ্রান্ত হন যে কাফেররা অনেক ভালো ভালো কাজ করে। আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট করে দিয়েছেন আল্লাযীনা কাফারু, যারা কাফের, আমালুহুম কাসারাবিন বিকিআতিন, তাদের সমস্ত নেক আমলগুলো ভালো কাজগুলো মরিচিকার মতো, মরিচিকার মতো বালুর ময়দানের দুপুরে রৌদ্রে যখন তাকানো হয় থই থই করে পানি মনে হয়, অথবা পিচ ঝালাই রাস্তায় যখন দুপুরের রৌদ্রে তাকায় পানি থই থই করে বলে মনে হচ্ছে, হাত্তা ইযা জাআহু, যখন ওখানে পানির জন্য তৃষ্ণার্ত লোকেরা দৌড় দিয়ে গেল, দেখলো ওখানে পানি বলতে কিছুই নাই। আল্লাহ তারা বলছেন যারা কাফের তাদের ন্যাক আমল যত বড় বেশি হোক না কেন, আল্লাহর কাছে পরকালে কিছুই পাওয়ার নেই। আল্লাহ বললেন পরকালে মুক্তি হওয়ার, মুক্তি পাওয়ার জন্য ইসলাম ছাড়া কোনো কিছু চলবে না। আর আমার দেশের কতগুলো পীর কিতাবে লিখে দিল পরকালে মুক্তির জন্য ইসলাম গ্রহণ করা দরকার নাই। কারটা মানবো? পীরের টানা আল্লাহটা মানবো? পরকালে মুক্তির জন্য ইসলাম গ্রহণ করা শর্ত কিনা? যদি কোন ব্যক্তি ইসলাম গ্রহণ করা শর্ত মনে না করে সে ব্যক্তি পীর না শয়তান। একটা ইঙ্গিত দিয়ে রাখলাম আলোচনার সামনে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদের মাঝে মেহমান যাবে, প্রধান মেহমান যাবেন, লা তুমিনুন্না বিহি ওয়ালা তানসুরুন্নাহু, তোমাদের কাজ হচ্ছে সেই মেহমানকে সাহায্য করা, তার প্রতি ঈমান আনা। এই বলে নবীদের মাহফিল শেষ করে দিলেন। এবারে মেহমান বক্তা আসতে শুরু করলো, সব বক্তার আলোচ্য বিষয় একটা, কয়টা? আদমের বক্তৃতা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে অশহাদু আন্না আদামা সফিউল্লাহ নবীউল্লাহ, আবার ইব্রাহিমের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, মুসার কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, আমাদের নবীর কালেমা কি ছিল? বক্তা পরিবর্তন হচ্ছে, বক্তৃতা এক বিষয়ের উপরে চলছে। প্রধান মেহমান, মাহফিলের পোস্টার সাই হল, সেই পোস্টারে নাম অনেক থাকে না, নাম অনেক থাকে বক্তাদের নাম, কিন্তু বক্তৃতা শুরু হলে প্রধান মেহমানের নামটা আগে থাকে। বক্তৃতা শুরু হলে প্রধান মেহমান আগে আসে না পরে আসে? এই দেখেন না, এখানের পোস্টার আছে বড় পোস্টার, সর্বশেষ নামটা আছে আমার, এসে গেছি আগে। আল্লাহ রাব্বুল আলামিন নবুয়াতের পোস্টার সাই করলেন, সেই পোস্টারের মধ্যে হেডলাইনে যেই লোকটার নাম ছিল সে হল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপরে বক্তাদের নাম আদম, সাফিউল্লাহ, মুসা, কালিমুল্লাহ, ঈসা, রুহুল্লাহ পর্যন্ত দুনিয়ার সব বক্তারা আসতে শুরু করলো। এরপরে ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম সর্বশেষ বক্তা, তিনি এসে তার উম্মতদেরকে সাবধান করে গেলেন, শুনো, আমি তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে রসুল হিসেবে আগমন করেছিলাম, ইন্নি রাসূলুন, আমি আল্লাহর পক্ষ থেকে রাসূল, অমুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি, আমি আগের পূর্বের কিতাবকে আমি সমর্থন করছি, এরপরে শুনে রেখো, অমুবাশশিরাম বিরাসূলিন, আমি তোমাদেরকে সুসংবাদ দিচ্ছি একজন রাসূল সম্পর্কে, একজন রাসূল আমার পরে আসবেন, ইয়াতি মিন বাদি, যিনি আমার পরে আসবেন, ইসমুহু আহমাদ, তার নাম কি? আহমদ আল্লাহর নবীর আসমানি নাম, জমিনে মুহাম্মাদের একটা কারণ আছে, আমি সেই ব্যাখ্যা দিতে গেলে মূল আলোচনা করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন মূসা ঈসা আলাইহিসসালামকে দিয়ে প্রচার করিয়ে দিলেন, সব বক্তারা বলেন যে প্রধান মেহমান আলোচনা করবেন, প্রধান মেহমান আলোচনা করবেন। ইব্রাহিম আলাইহিসসালামকে দায়িত্ব দেওয়া হলো মঞ্চ তৈরি করো, বড় মেহমান আসবে, বড় মেহমানের জন্য বড় মঞ্চ তৈরি করে কোথায় করব। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার জানিয়ে দিলেন আমার মেহমান হবে বিশ্ব মেহমান, আর কোন বিশ্ব কেন্দ্র নাই। এখন তো বিশ্ব জাকের মঞ্জিল, বিশ্ব আশেক মঞ্জিল, বিশ্ব পায়খানা মঞ্জিল, কারণ পীর যদি বিশ্ববীর হয় পায়খানা বিশ্ববীর হবে না, বিশ্ব ওলি। কে ওলি আর কে ওলি না সেই এলেন কার কাছে? আর এখন সাইন বোর্ড লিখে দেয় বিশ্ব ওলি, আবু বকর সিদ্দিক লিখেছেন বিশ্ব ওলি নিজের নামে। ও আমার ভাইয়েরা, বিশ্ব বলতে চারটা জিনিসকে বলা হয় মুখস্থ করুন, এছাড়া যত বিশ্ব সবগুলো পায়খানায় ফেলতে হবে। কোথায় ফেলতে হবে? এক নাম্বার বিশ্বরব আল্লাহ, বিশ্বরব কে? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, রব্বুল আলামিন, আলামিন মানে গোটা বিশ্ব, গোটা জগৎ সমূহ, গোটা বিশ্বের রব হচ্ছেন আল্লাহ। রবকে একটা পাওয়া গেল বিশ্ব রব। দুই নম্বরে আমাদের নবীজিকে বলা হয়েছে রহমাতুল্লিল আলামিন, বিশ্ব নবী, বিশ্ব রহমত। ওমা আরসালনাকা ইল্লা রহমাতাল্লিল আলামিন, হে নবী আপনাকে আমি গোটা বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। আপনি একমাত্র বিশ্ব নবী, আপনি বিশ্ব রসুল, আপনি বিশ্ব ওলি। এরপরে যদি কেউ বিশ্ব ওলি দাবি করে সেই ব্যক্তি দাজ্জাল হতে পারে, ভণ্ড হতে পারে, মিথ্যাবাদী হতে পারে, প্রতারক হতে পারে, ওলি হতে পারে না। বিশ্ব নবী বাবা আরসালনাকা ইল্লা রহমাতাল্লিল আলামিন। এবারে তিন নম্বরে বিশ্ব রব চিনলাম, বিশ্ব নবী চিনলাম, আমাদের তো একটা কিতাবের দরকার, সেই কিতাবটা কোথায় পাবো? আল্লাহ তাআলা বলছেন এজন্য তোমাদেরকে আর একটা বিশ্ব কিতাব নাজিল করলাম, ইন হুয়া ইল্লা জিক্রুল লিল আলামিন, জিক্রুল লিল আলামিন, গোটা বিশ্ববাসীর জন্য জিকির। জিকিরের কিতাবের নাম কি? না কোন জাকের মঞ্জিল আর অমুক মঞ্জিল তমুক মঞ্জিল, গোটা বিশ্ববাসীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেই জিকির, যেই স্মরণিকা, যেই কিতাব দান করেছেন সেই কিতাবের নাম কি? তিনটে পাওয়া গেল। এবারে কিতাব পাইলাম, বিশ্বরব পাইলাম, বিশ্বরবের হুকুম মানব, বিশ্ব নবীর তরিকা অনুযায়ী শিক্ষা পাবো কোরআন থেকে, এবারে ফিরবো কোন দিকে তাও তো দরকার আছে। কারণ মানুষেরা নামাজ পড়ে একদিকে ফিরে, এরপরে নামাজের পরে দোয়া করে আর একদিক ফিরে আসে, এরকম ঘুরে দাঁড়ায়। ও আমার ভাইয়েরা, কেবলা ঘরে ঘরে কেবলা, অমুক পীর সাহেব কেবলা, মুসলমানদের কেবলা কয়টা? আর এছাড়া যত কেবলা সবগুলো কি? ভুয়া, সব কি? মুসলমানদের কেবলা কয়টা? ওয়াহাইসুমা কুমতুম ফাওয়াল্লু উজুহাকুম শাত্বরাহ, তুমি যেখানে থাকো সেই কেবলার দিকে ফিরতে হবে। ওই কেবলাটাকেও বলা হয়েছে আর একটা বিশ্ব কেবলাটার নাম কি? কোরআন পড়ুন, ইন্না আব্বালা বাইতিম মুদিআ লিন্নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল্লিল আলামিন, ওয়া হুদাল্লিল আলামিন। আল্লাহ হচ্ছেন কি? রব্বুল আলামিন। আল্লাহ কি? আমাদের নবীজি কি? রাহমাতুল আলামিন। মনে রাখবেন এগুলো। কোরআনের নাম কি? যিকরুল লিল আলামিন। বাইতুল্লাহর নাম কি? হুদাল্লিল আলামিন। এই চারটা জিনিস পাওয়া গেল, তার মানে হচ্ছে রব্বুল আলামিনের হুকুম পালন করতে হবে। হুকুমটা পাওয়া যাবে কোথায়? যিকরুল লিল আলামিন কোরআনের মধ্যে, বিশ্ব কোরআনের মধ্যে। এবং সেই কোরআনকে বুঝতে হবে যেভাবে বুঝেছেন রাহমাতুল লিল আলামিন, কে বুঝেছেন। তারপরে ইবাদত করতে হবে কিবলার দিকে ফিরে। সেই একটা কিবলা কয়টা কিবলা? এখানেও কিবলা পরিবর্তন করেছে, কয় যে আবার জিকিরের আগে কিবলা মুতাওয়াজ্জু করায়। কেমনে? কয় যে আমি আবার কলবের দিকে মুতাওয়াজ্জু আছি, আমার কলব, আমার পীর সাহেব হুজুর কিবলার কলবের দিকে মুতাওয়াজ্জু আছে, পীর সাহেব হুজুরের কিবলা ভায়া মাধ্যম হইয়া আল্লাহর দিকে মুতাওয়াজ্জু আছে। আমি বলি আমি যখন আমার কলবের দিকে মুতাওয়াজ্জু, আমার কলব পীর সাহেবের কলবের দিকে মুতাওয়াজ্জু, পীর সাহেবের কলব তখন পায়খানায় মুতাওয়াজ্জু, তোমার কলব কোন দিকে চলে যাবে? আমি আমার কলবের দিকে মতওয়াজ্জু, আমার কলব পীর সাহেবের কলবের দিকে মতওয়াজ্জু, পীর সাহেবের কলব তখন তার বউয়ের দিকে মতওয়াজ্জু, তার বউ নিয়ে মশগুল আছে, আপনার কলব কোন দিকে যাবে? কোরআন পরিষ্কার বলছে ইন্নী ওয়াজ্জাহতু ওয়জহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়ামা আনা মিনাল মুশরিকিন। হে নবী আপনি পরিষ্কার জানিয়ে দিন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়জহিয়া, আমি আমার চেহারা মত ওয়াজ্জু করলাম কার দিকে? কোন বাবার দিকে, কোন মাজারের দিকে, কোন পীরের দিকে? ইন্নী ওয়াজ্জাহতু ওয়জহিয়া, আমি আমার চেহারা মত ওয়াজ্জু করলাম সেই মহান সত্তার দিকে, মহান জাতের দিকে, লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা, সেই মহান জাত যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, যিনি তোমাকে আমাকে সৃষ্টি করেছেন, নদ নদী সৃষ্টি করেছেন, আকাশ বাতাস সৃষ্টি করেছেন, গ্রহ নক্ষত্র সৃষ্টি করেছেন, সব কিছু যিনি সৃষ্টি করেছেন, আমি সেই রবের দিকে মুতাওয়াজ্জু হচ্ছি হানিফান একনিষ্ঠ ভাবে। এরপরে আবার ব্যাখ্যা দেওয়া হচ্ছে ওয়ামা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। কেন ব্যাখ্যা দেওয়া হল? কারণ একদল মানুষ আল্লাহর দিকে মুতাওয়াজ্জু হওয়ার সময় এই ভায়া মাধ্যম হয়ে মুতাওয়াজ্জু হবে, শিরিক করবে, আল্লাহ তাআলা সেজন্য আবার সাফ করে দিলেন ওয়ামা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই, ঠিক কিনা? এই জন্য বিশ্ব রব হল আল্লাহ, বিশ্ব নবী হচ্ছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বিশ্ব কিতাব হল কোরআন, আর বিশ্ব কেবলা হল কোনটা? এছাড়া আর কোনো কিছু নাই। আল্লাহ রাব্বুল আলামিন সেই বিশ্ব নবীর উপরে কিতাব নাজিল করলেন, এই কিতাব নাজিল করেছেন কিসের জন্য? পরিষ্কার বলা হয়েছে লেতুখরিজান্নাতা মিনাজ জুলুমাতি ইলান নূর। ও আমার ভাইয়েরা, এই কিতাবের জন্যই কিন্তু আমাদের নবীর মর্যাদা, এই কিতাবের জন্য রমজানের মর্যাদা। এই রমজান মাস কেন মর্যাদাবান হল? কোরআন বলছে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, ওই যে প্রধান মেহমান, সেই প্রধান মেহমানের মূল্য কিন্তু কোরআনের জন্য। কার জন্য? কোরআনের জন্য। প্রমাণ ইব্রাহিম আলাইহিসসালাম কাবা নির্মাণ করলেন, কাবা নির্মাণ করে মঞ্চ তৈরি হয়ে গেল, এবারে দোয়া করা হচ্ছে রব্বানা ওয়া বাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম। হে রব্বুল আলামিন, আমি তোমার জন্য মাদ্রাসা তৈরি করেছি, তোমার জন্য মসজিদ তৈরি করেছি, সব কিছু তৈরি করলাম, এখন যদি শিক্ষক না থাকে, ইমাম না থাকে, এই মসজিদ দিয়ে লাভটা কি হবে? হে রব্বুল আলামিন, রব্বানা আবাস ফিহিম রাসূলাম মিনহুম, একজন রসুল পাঠাও, মিনহুম আমার সন্তানদের মধ্য থেকে, কাদের থেকে? ইব্রাহিম দোয়া করলেন আমার সন্তানদের মধ্য থেকে পাঠাও, সন্তানদের মধ্য থেকেই পাঠিয়েছেন। ইব্রাহিমের দুই সন্তান ইসহাক এবং ইসমাইল, ইসহাকের থেকে সব নবী আসলো, বনী ইসরাইল তৈরি হলো, আর ইসমাইলের থেকে আমাদের নবী আসলো, ইব্রাহিমের দোয়া কবুল হলো। নবী মানুষ ছিলেন না ফেরেশতা ছিলেন? একদল মানুষ আমাদের দেশে আছে কয় নবী কি মানুষ ছিলেন নাকি? বলে তাহলে কি ছিল? আসল রহস্য হল এহুদি খ্রিস্টানরা যেরকম ভাবে, খ্রিস্টানরা তাদের নবী কিনে বাড়াবাড়ি করে আল্লাহর পুত্র বলেছে, আমাদের দেশের একদল মানুষ নবীর মহাব্বত করতে গিয়ে নবীকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিয়েছে। আমরা একথা পরিষ্কার করি, আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন আল্লাহ, এছাড়া যত কিছু সব মাখলুক, মাখলুকের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ হচ্ছে মানুষ। সর্বশ্রেষ্ঠ মাখলুক কি? আর মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি কে? তার মানে আল্লাহর পরে সর্বশ্রেষ্ঠ আসনটা কার? পরিষ্কার হয়ে গেল কিন্তু আল্লাহ না, এটা পরিষ্কার রাখতে হবে। কিন্তু আমাদের দেশে একদল মানুষ আছে আল্লাহর নবীকে মহাব্বত করতে গিয়ে আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে দেয়। কি ওয়াজ করে? আহমদের ওই মিমের পর্দা তুলে দে রে মন, দেখবি সে তাই করছে বিরাজ আহাদ নিরঞ্জন। আল্লাহর মোহাম্মদ এক, মোহাম্মদ খোদা নেই, খোদা সে জুদা নেই, বাতির আলো আলো নয় রে, বাতির থেকে জুদা নয়, মোহাম্মদ খোদা নয় রে, খোদার থেকে জুদা নয়, এই গান গায়। আরো কত গান পাকিস্তানে শুনেছি, তারা বলে কি, আব্বাল আখির সব কুছ জানে করিব বাঈদ, গায়েব কি খবর দেনে বালা, আল্লাহ কা হাবিব নবীজি, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, এই সব গান গায়, নাচে আর গান গায় মঞ্চে, ওদের গলা আমার তো অনেক ভালো, গান গায় আর মানুষ বাদ বাদ হয়ে যায়। এই পাগলগুলোতে বানায় আল্লাহর জায়গায়, আর বলে মোহাম্মদ কি মানুষ নাকি? ও আমার ভাইরা পরিষ্কার ইব্রাহিম দোয়া করেছেন, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম, ও রব্বুল আলামিন আমার সন্তানদের মধ্যে একজন রসুল পাঠাও, একজন রসুল পাঠাও সন্তানদের মধ্যে, মিনহুম তাদের থেকেই, মানুষ থেকেই, যে খাওয়া দাওয়া করবে, পেশাব পায়খানা করবে, স্ত্রী সমাস করবে, সন্তান লালন পালন করবে, কারণ ফেরেশতা হলে পরে খাওয়া দাওয়া লাগবে না, আমার উম্মতের আমার বান্দারা খাওয়া দাওয়া করতে শিখবে, সব কিছু শিক্ষা দেওয়ার জন্য একজন রসুল পাঠাও, মিনহুম আমার সন্তানদের থেকে, আল্লাহ তাআলা দোয়া কবুল করেছেন কিনা? সূরা জুমা বলেছেন হুয়াল্লাযী বাআথা ফিল উম্মিয্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আমি একজন রসুল পাঠাচ্ছি যে রসুলের কাজ হবে ইয়াতলু আলাইহিম আয়াতিহি, যিনি আল্লাহর আয়াতকে তেলাওয়াত করবেন। বোঝা গেল রসুলের মর্যাদা কিসের জন্য? এই কোরআনের জন্য মর্যাদা, ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, যিনি কিতাব ও হিকমতের তালিম দিবেন, তালিম দিতে হবে। এখন আবার এক দল বেরোচ্ছে আহলে কোরআন, নাম কি? আহলে কোরআন, আহলে হাদিস, আহলে অমুক তমুক, বিভিন্ন ফেরকা করে মুসলমানদেরকে বিভক্ত করেছে। এক লোক রাখালগিরি করত তিন মালিকের ছাগল বলতো, কয় মালিকের? এখন তিন মালিকের ছাগল আলাদা কেমনে করবে? সেজন্য এক মালিকের ছাগলের কান কাটলো, আর এক মালিকের ছাগলের কান ছিদ্র করলো, আর একটার নাক ছিদ্র করে দিল, যাতে করে চিনা যায়। ঠিক তেমনি ভাবে ইহুদি খ্রিস্টানরা মুসলমানদেরকে বিভক্ত করার জন্য শুধু কান ছিদ্র করে নাই, টুপি পর্যন্ত আলাদা করে ফেলেছে, ঠিক কিনা? এই টুপি এই পীরের, ওই টুপি ওই পীরের, এই পাগড়ির কালার পর্যন্ত পরিবর্তন করেছে, ঠিক কিনা? ও আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, হা রাসূল পাঠাচ্ছি যে কোরআন তেলাওয়াত করবে, ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, কিতাব ও হিকমার তালিম দিতে হবে। আল্লাহর নবী যে তালিম দিয়েছেন সেই তালিমের নাম হাদিস, তালিমের নাম কি? সুতরাং কোন ব্যক্তি যদি হাদিসকে অস্বীকার করে, হুজ্জিয়তের হাদিসকে অস্বীকার করে, সেই ব্যক্তি মুসলমান না কাফের? পরিষ্কার কাফের, কারণ কোরআনে আল্লাহ তাআলা বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের ইতাআত করো, রাসূলের ইতাআত করবো কেমনে হাদিস না মানলে? তাছাড়া আমি আলোচনা আসতেছি একটু পরে ইনশাআল্লাহ, এখন যেটা চলছে শুধুমাত্র সিরিয়ালটা সোজা করতেছি। কোরআন আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন, কোরআন এই কোরআন নাজিল করলেন এইটা তেলাওয়াত করার জন্য আল্লাহর নবীর মর্যাদা, নবীর মর্যাদা কিসের জন্য? তার প্রমাণ হল এই কোরআনের জন্য আল্লাহর নবীকে রক্ত দিতে হল। ও আমার ভাইয়েরা, আপনার ইতিহাস তালাশ করুন, নবীর কত মর্যাদা, নবীর কত মর্যাদা। আল্লাহ তাআলা বলছেন কোরআনে, নবীর উপরে যখন কোরআন নাজিল হতে শুরু করলো, তিনি কোরআনকে মুখস্থ করার জন্য ঠোঁট নাড়া নাড়া চাড়া করে মুখস্থ করতে লাগলেন। গুরুত্বপূর্ণ পড়া যদি শিক্ষক দেয় আর বলে কালকে সবক শোনাইতে হইবে, তাহলে পিট্টি লাগাবো, কিন্তু ছাত্র কি করে? ছাত্র খুব গুরুত্ব দিয়ে পড়ে, ঠোঁট নাড়া চাড়া করে। ঠিক সেরকম ভাবে আল্লাহর নবীর প্রতি যখন কোরআন নাজিল হতে লাগলো, কোরআনকে দ্রুত মুখস্থ করার জন্য ঠোঁট নাড়াচাড়া করে পড়তে আরম্ভ করলেন। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ওহী নাযিল করে দিলেন, নবী হে আপনাকে নিয়ে এত কষ্ট দিতে চাই না, আপনি আমার প্রিয় লোক, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা, হে নবী কোরআনকে দ্রুত মুখস্থ করার জন্য আপনি ঠোঁট নাড়াচাড়া করবেন না, আপনি ঠোঁট নাড়াচাড়া করে কষ্ট করে কোরআন মুখস্থ করবেন সেই দরকার আপনার নেই। ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা, জেনে রাখুন নিশ্চয় সমস্ত কোরআনকে নূর বানিয়ে আপনার সিনার মধ্যে জমা করে দেওয়া এবং সেই কোরআনকে প্রকাশ করা, আপনার বের করা, কোরআনের বয়ান করা, এই সব দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি বলেন সুবহানাল্লাহ। আপনার কষ্ট করে মুখস্থ করার দরকার নেই। জিব্রাইল যখন আমার পক্ষ থেকে পড়ে ফাইদা করানাহু ফাত্তাবি'ল কুরআনা, আমি যখন পড়ি আমার জিব্রাইল যখন আপনাকে শুনায় আপনি কেন শুনে থাকবেন? আপনার ঠোঁট নাড়াচাড়া করে মুখস্থ করার দরকার নেই। কি মায়া না সুন্দর, কি মায়া, ঠোঁট নাড়াচাড়া করে মুখস্থ করার দরকার নেই। আরো সামনে চলুন, আল্লাহর নবী রাত ভর তাহাজ্জুদ পড়ছেন, ইবাদত করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী হে আপনার সারা রাত্র ইবাদত করার দরকার নেই, আপনি সারা রাত্র ইবাদত করলে জানি খুশি হন, আমি আল্লাহ আপনাকে কিছুক্ষণ ঘুমন্ত দেখলে খুশি হয়ে যাবে বলুন। আপনি ইবাদত করুন, আবার ঘুমান, অর্ধেক ঘুমান বা তার চেয়ে একটু কমান। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুম ইল্লাইলা ইল্লা কালিলা, হে মুযাম্মিল আপনি রাতের বেলায় জাগরণ করুন, ইবাদত করুন ঠিক আছে, কিন্তু কিছুক্ষণ ঘুমান। নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা, অর্ধেক বা আরো কিছু কমান। আপনি ইবাদত করুন আবার ঘুমাবেন, আপনি সারা রাত্রে ইবাদত করবেন, সেই কষ্ট আপনাকে দিতে চাই না। কেমন ভাই এমন হলো? শুধু এ পর্যন্তই নয়, আল্লাহর নবী মসজিদে নববীতে বসে আলোচনা হচ্ছে, কথা বলছেন, একজন সাহাবীর আওয়াজ নবীর আওয়াজের চেয়ে একটু বড় হয়ে গেল, নবীর আওয়াজের চেয়ে আওয়াজটা চাপা পড়ে গেল। অনেক মসজিদে এখন মিটিং চলে, আমাদের মসজিদে কথা বলতেছিলাম, আবার আমার দোহা সাবাদের সেক্রেটারি সাহেব তাকে বলছেন, অন্যদেরকে বলছি, কারণ আমার সামনে তারা জোরে কথা বলেন অবশ্য, আরে স্লিপ হয়ে গেল তার কেমনি করা হবে। যে কথা বলছিলাম, মিটিং এ বসলে ইমাম সাহেবের কোন ভূমিকাই থাকে না, আছে না এরকম? এই জন্য আয়াত পড়তে হবে, আল্লাহর নবীর নায়েবের সামনে, ইমামের সামনে কোন মসজিদ কমিটি মাদ্রাসার কমিটি মেম্বারের কথা বলার অধিকার তো আছে, কিন্তু উচ্চস্বরে কথা বলার অধিকার নেই, কারণ আলেমরা কার নায়েব? আল্লাহর নবীর নায়েব। ওহী নাযিল হয়ে গেল, আল্লাহর নবী কথা বলছেন, আওয়াজ একটু বড় হয়ে গেল, ওমর বিন খাত্তাবের আওয়াজ এমনি বড় ছিল বা অন্য কোন সাহাবীর আওয়াজ বড় হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওহী নাযিল করলেন। সূরায়ে হুজুরাত পড়লে পাবেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবী, হে ইমানদারগণ খবরদার, তোমরা নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজে কথা বলবে না, নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজে কথা বলবে না, এমনটা যদি করো আনতাহবাতা আমালুকুম, তোমাদের জীবনের সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে, তোমাদের নামাজ, তোমাদের রোজা, তোমাদের জিহাদ, তোমাদের হজ সবগুলো বরবাদ হয়ে যাবে, নবীর আওয়াজের চেয়ে জোরে কথা বলবে না। ও আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কত ভালোবাসেন নবীকে তার প্রমাণ পাওয়া গেছে কিনা? কিন্তু এখন আমি উল্টা দিকে যাচ্ছি, আল্লাহর নবীকে তায়েফের ময়দানে যখন বৃষ্টির মতো পাথর মারা হচ্ছিল আল্লাহ তাআলা তখন দেখতে পাচ্ছিলেন কিনা? অহুদের ময়দানে আল্লাহর নবী লোহার পোশাক পরিধান করে আছেন, গোটা শরীর লোহায় জড়িত, গলায় লোহার নেট পরা আছে, মাথায় লোহার টুপি পরা আছে, দুশ্মনরা লক্ষ্য করল, তীর দিয়ে আঘাত করলে চলবে না, তরবারির আঘাত দিলে চলবে না, একটা দুষ্ট শয়তান চিন্তা করল, একটা বড় পাথর যদি মাথায় মারা যায় তাহলে পাথরের চাপা পড়ে বসে যাবে, লোহা ঢুকে মারা যাবে। এই পরিকল্পনা করে মেঞ্জানিকের সাহায্যে বড় একটা পাথর নবীর মাথায় মারল, ঠিকই নবী বসে পড়লেন, লোহায় মাথার টুপি ছিল, মাথায় টুপি ছিল, লোহার টুপি গালের ভিতরে ঢুকে গিয়ে দাঁতের আঘাত করল, আল্লাহর নবীর দান দান শহীদ হয়ে গেল, দাঁত পড়ে গেল, লোহাটা মুখের মধ্যেই রয়ে গেল। যুদ্ধের শেষে একজন সাহাবি সেই দাঁত বের করার জন্য লোহাটা আনলেন কামড় দিয়ে, ওই সাহাবিরও দুইটা দাঁত পড়ে গেল, আল্লাহর নবীর চেহারা রক্তে রঞ্জিত হয়ে গেল, একটু দাঁতে ব্যথা হলে পাগল হয়ে যায় মানুষ, আল্লাহর নবীর গালের ভিতরে লোহা ঢুকে গেল। আমি জিজ্ঞেস করতে চাই, ওই দুষ্ট কাফের যখন আল্লাহর নবীকে উদ্দেশ্য করে পাথর মারছিল আল্লাহ তাআলা দেখতে পাচ্ছিলেন কিনা? ফিরাইছিলেন নাকি ফিরান নাই? কেন ফিরান নাই এটা একটা রহস্য, আল্লাহর সঙ্গে খাতির নষ্ট হয়ে গেছিল, আমার সঙ্গে তো আসামের সাথে মনে খাতির আছে, এখন একসাথে যাই আমাকে একজনে মারলো, উনি ক্ষমতা থাকলে ফিরান নাই, খাতির থাকবে আর দরবে ভাগে আপনাদের সম্মুখ নাই, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের ফিরাবার ক্ষমতা ছিল কিনা? ফিরাইছিলেন নাকি? কেন খাতির নষ্ট হয়ে গেছিল? তাও হয় নাই, কোরআন সাক্ষী, আদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, হে নবী আপনার রব আপনাকে ছেড়েও দেয় নাই, আপনার প্রতি অসন্তুষ্ট হয় নাই, বলে তাহলে আমাকে এত মারলো, তুমি কেন ফিরাও নাই? ফিরাবার ক্ষমতা তোমার ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম مستهم الباساء والضراء وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله। ও আমার বান্দারা শুনে রেখো, আমি আমার রসুলকে মার খাইয়েছি কিসের জন্য শুনে রেখো, কেয়ামত পর্যন্ত কোন পীর কোন বুজুর্গ কোন ওলি এই কথা বলতে না পারে যে কোরআন প্রতিষ্ঠিত করার জন্য রক্ত দেওয়ার প্রয়োজন নেই, কোরআনের জন্য মার খাওয়ার দরকার নেই, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় রাসূলকে যুদ্ধের ময়দানে মার খাওয়াইছেন, আহত করেছেন, রক্তরঞ্জিত করেছেন। কিয়ামতের মাঠে যারা যুদ্ধের ময়দানে আহত হয়েছে তারা সেই জখম নিয়ে উঠবে, বুখারী হাদিস লাউনুহু ইয়াসমুদ্দামান, তাদের জখমগুলো তাজা হয়ে রক্ত ঝরতে থাকবে, লাউনুহু লাউনুদ্দাম ওয়া রিহুহু রিহুল মিস, রক্তটা হবে রক্তের রং, ঘ্রাণটা হবে মিশক আম্বারের রং ও ঘ্রাণ। সেই মিছিলে আল্লাহর নবী থাকবেন আহত, আবু বকর সিদ্দিক আহত, সমস্ত সাহাবায়ে কেরাম আহত, এই প্রমাণ করার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে রক্তাক্ত করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন আমা হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা, তোমরা কি মনে করেছো জান্নাতে আপনি প্রবেশ করবে? ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, তোমরা খালি মিলাদ দিবে আর নবীর সাবাত চাবে, এইটা হবে না। নবী যেই দিনের জন্য কাজ করেছেন সেই দিন আজকে যেই কোরআনের জন্য আমি প্রমাণ করেছিলাম, কোরআন বড় না নবী বড়? কোরআন আল্লাহর কালাম, এই কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য বিজয়ী করার জন্য নবীকে মার খেতে হয়েছে, ঠিক কিনা? এবারে সেই কোরআন প্রতিষ্ঠিত আছে কিনা, সেই কোরআনের জন্য মার খেতে হবে কিনা? আমার ভাইয়েরা মিষ্টি খেতে হলে কোনো কষ্ট করা লাগে না, তাহাজ্জুদ পড়তে কষ্ট লাগে, এই জন্য আমার দেশে অনেক আশেকে রাসুল পাওয়া যাবে। সেই আশেকে রাসুলরা কেমন আশেকে রাসুল? আল্লাহর নবীর একজন সৈনিক আব্দুল্লাহ বিন মুবারক রহমাতুল্লাহ আলাইহি মুহাদ্দিস, তিনি যুদ্ধের ময়দানে জিহাদ করছিলেন, এই সময় ফুজাইল ইবনে আয়াজ মক্কায় মদিনায় থাকেন, একজন বড় পীর সাহেব, সমস্ত পীরদের সুবিদের তালিকায় তার নাম আছে ফুজাইল ইবনে আয়াজ। এবারে আব্দুল্লাহ বিন মুবারককে বলা হলো আপনি তো যুদ্ধের ময়দানে কষ্ট করছেন, অথচ ফুজাইল ইবনে আয়াজ মক্কা মদিনার বড় আবেদ, তিনি ওখানে বসে জমজম পানি পান করেন, বাইতুল্লাহ নামাজ পড়েন, এক রাকাতে লক্ষ রাকাতের সওয়াব পান, মদিনা জিয়ারত করতে যান, আপনিও তো করতে পারেন, কেন যুদ্ধের ময়দানে কষ্ট করছেন? আব্দুল্লাহ বিন মুবারক রহমাতুল্লাহ আলাই ওই যুদ্ধের ময়দান থেকে ফুজাইল ইবনে আয়াজকে লক্ষ্য করে কবিতা লেখলেন আর বললেন, ইয়া আবিদাল হারামাইন লাউ আবসারতানা লালিমতা আন্নাকা বিল ইবাদাতি তালাবু, হে মক্কা মদিনার আবিদাল হারামাইন, মক্কা মদিনার আবেদ, লাউ আবসারতানা, যদি তুমি আমাদেরকে দেখতে, আমাদের ইবাদত দেখতে, তাহলে তুমি মনে করতে তুমি একটা ইবাদতের অত আছো, আমরা ইবাদতের অত আছি, আমাদের ইবাদতের তুলনায় তুমি যে ইবাদত করছো একটা খেলনা ছলনা ছাড়া কিছুই নয়। লালিমতা আন্নাকা বিল ইবাদাতি তালাবু মান কানা ইয়াখযিবু খাদ্দাহু বিদুমুইহি ফানহুরুনা বিদমাইনা তাতাখাদ্দাবু, পার্থক্য হলো এই, তোমার ইবাদত করতে করতে যখন জজবা আসে, তোমার চোখ দিয়ে পানি ঝরে, গিরিবা ভিজে যায়, বুক ভিজে যায়। আর শুনে রাখো, আমাদের যখন যুদ্ধের ময়দানে দিন কায়েমের জন্য জজবা আসে, আমরা যুদ্ধ করতে করতে আমাদের দেহের রক্ত দিয়ে আমাদের গিরিবাকে ভিজিয়ে ফেলি, সুবহানাল্লাহ। মান কানা ইয়াখযিবু খাদ্দাহু বিদমুইহি ফানহুরুনা বিদমাইনা তাতাখাদ্দাবু রিহুল আবির লাকুম ওয়া নাহনু আবিরুনা রাহজুস সানাবিকি ওয়াল গুবারুল আতিয়াবু, তুমি যখন ইবাদত করতে বসো, আতর গোলাপ সুগন্ধি লেগে বসো, আতর গোলাপ পরে সাদা ফিনফিনে কাপড় পরে তারপরে ইবাদত করতে বসো, ঠিক আছে, আতর নবী যে ব্যবহার করতেন সুন্নাত বুঝতে পারলাম, কিন্তু জান্নাতের কোনো গ্যারান্টি নেই। আর আমি যখন যুদ্ধের ময়দানে ইবাদত করতে নামি, তখন আর ওই আতর গোলাপ নয়, যুদ্ধের ময়দানের ধুলাবালু এবং রক্ত হয় না আমার আতর। বলুন সুবহানাল্লাহ। তুমি যখন যুদ্ধের ময়দানে তুমি যখন ইবাদত করতে যাও, তোমার ইবাদত তোমার খাদেম খোদ্দাম নিয়ে, তোমার ঘোড়াগুলো ক্লান্ত হয়, তোমার বোঝা টানতে টানতে হাদিয়া তো আবার বোঝা, ডাব্বা আর আব্বালু আসা, একটা লাঠি, একটা পানের ডিব্বা, একটা হাদিয়া তোমার ডিব্বা, একটা ব্যাগ, তোমার বোঝা টানতে টানতে গাধাগুলো ক্লান্ত হয়ে যায় আর আমাদের ঘোড়াগুলো ক্লান্ত হয় যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে। তুমি যখন মরবে, তোমার মরার পরে লক্ষ লক্ষ মানুষ তোমার জানাজায় হাজির হবে, কারণ তুমি একজন জগৎ বিখ্যাত আল্লাহর ওলি পীর সাহেব, তোমার জানাজায় লক্ষ লক্ষ মানুষ হবে, কিন্তু জেনে রাখো আমি একজন শহীদ হব, তোমার জানাজায় লোকের দরকার আছে, তুমি মরে গেছো, তুমি মরে গেছো, আর আমি যখন আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে করতে মরে যাবো, শহীদ হব, আমি জীবিত, আমার জন্য লক্ষ লোকের প্রয়োজন নেই, আল্লাহর কাছে জীবিত, বালা হিয়া ইনদা রাব্বিহিম ইউরযাকুন। এইভাবে তিনি কবিতা লিখলেন। বুঝতে হবে আজকে আল্লাহর নবী যেই দিনের জন্য কাজ করে গেছেন সেই দিন আজকে বিজয়ী না পরাজিত? যেমন পরাজিত, এটা বলি শেষ করছি আমি, এই জন্য আমাদের বুঝতে হবে, আমি একটা কৌতুক বলে থাকি, এক বাড়িতে একজন মেহমান গিয়েছিল, মেহমানকে ভালো খাবার দাবার করাই রাতের বেলায় ঘুমাইতে দিল, মশারি দেয় নাই, দেখেন নাই মাগরিব নামাজে কেমন মশা কামড়াইল, মশারি দেয় নাই, এরপরে শুইতে দিল একটা খাটে, সে খাটটা ছিল পুরাতন খাট, পুরান খাটে কি থাকে, পুরান খাটে কি থাকে, এখন মেহমানের ঘুম কেমন হয়েছে বলেন নাই, একদিকে সারারাত্র মশায় কামড়ার উপর থেকে আর নিচের থেকে ছাড় পোকায় কামড়াইল, সকালবেলা মেজবান তার ভদ্র সুলভ জিজ্ঞেস করলেন ভাই রাত্রে কোনো কষ্ট হয় নাই তো, মেহমান বলল যে না ভাই তেমন কষ্ট হয় নাই, মনে হচ্ছিল মশাই উড়িয়েই নিয়ে যাবে, যদি না ছাড় পোকায় নিচের থেকে টেনে ধরত। আমাদের অবস্থা সেরকম, আল্লাহর নবী যেই দিনকে কায়েম করার জন্য রক্ত দিয়ে পরিশ্রম করলেন, সেই দিন এখন সেই কোরআন, যে কোরআনের কথা বলেছিলাম সেই কোরআন এখন প্রতিষ্ঠিত না পরাজিত, কোরআনকে মসজিদে ঢুকানো হয়েছে, কোরআনের ভিতরে পরিবর্তন করেছে দুই শ্রেণীর মানুষ, কয় শ্রেণীর মানুষ, এক শ্রেণী হচ্ছে শাসক গোষ্ঠী, আরেকজন কারা, যাদব গোষ্ঠী, কারা, এক শ্রেণী ধর্ম ব্যবসায়ীরা, কোরআন পরিষ্কার করে দিয়েছে কোরআনের ভিতরে বিধান আছে কিনা, আইন কানুন আছে কিনা, সেই আইন কি এখন চালু আছে, ওই আইন চালু থাকলে এখনো বাংলাদেশের মানুষ দরজা খোলা দিয়ে ঘুমাতে পারবে কিনা, সুন্দরী নারী পার্কে ঘুরবে তাদেরকে ধর্ষণ করবে কিনা, কোরআন পরিষ্কার বলেছে চোর সম্পর্কে আমি আজকে জুমায় বয়ান দিয়েছি আর ঘোষণা করেছি, আমার মসজিদে যদি চোর ঢোকে কোন সময় আর ধরা পড়ে এবং চুরি করে, সেই চুরির পরিমাণ যদি হাত কাটার পরিমাণ হয়, আল্লাহর কসম করে বলছি ওই চোরের হাত কেটে দেবেন ইনশাআল্লাহ, সেজন্য যদি শাস্তি ভোগ করতে হয় সেজন্য তৈরি আছি, আপনারা রাজি থাকেন ইনশাআল্লাহ। এই রায়ের বাজার ধানমন্ডি এলাকায় পুরা ইসলামের হুকুমত কায়েম করার জন্য মুসলমানদের তৈরি আছেন ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা বিধান দিয়েছেন চোরের হাত কাটার জন্য, কোরআন বলেছে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিহুমা, চোর চাই পুরুষ হোক চাই নারী হোক ওদের হাত কেটে ফেলো, আইনটা কার, এই আইন বাস্তবায়ন করে চুরি থাকবে, কিন্তু আল্লাহ আইনকে উৎখাত করা হয়েছে, কোরআন আইন বাতিল করে দেওয়া হয়েছে, এরপরে চুরি করে আর চোরের মানুষ হাত কাটে ঠিক কিনা, আল্লাহ তাআলা আইন দিয়েছেন আল্লাহু ইয়াহকুমু লা মুআক্কিবা লিহুকমিহি, আল্লাহ তাআলা জিনা বিচার আইন দিয়েছেন, কোরআন পরিষ্কার বলেছে আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুম মিয়াতা জালদা, ব্যভিচারী নিয়ে ব্যভিচারী ওদেরকে ধরে ধরে 100 দররাম, আরো বিবাহিত না হলে পরে, বিবাহিত হলে পরে ওদের জনসমক্ষে আনো, এরপরে ওদেরকে গাছের সঙ্গে বাঁধো অথবা হাঁটু পর্যন্ত গাড়ো, এরপরে ওদের রক্ত মাংস হাড্ডি গুলো বাতাসে উড়িয়ে দাও, ওদেরকে ভুনা করে ফেলো, আইনটা কার, এই আইন যদি একবার বাস্তবায়ন করা হয় পুরা এলাকায় যারা এই দৃশ্য দেখবে শুনবে আর জেনাবি বিচারে নাম লোকে রইবে, এই আইনকে উৎখাত করা হয়েছে, বাতিল করে দেওয়া হয়েছে, এরকম ভাবে মদ ইসলামে হালাল না হারাম, মদ আল্লাহ তারা হারাম করেছে, কোরআন পরিষ্কার বলেছে ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আযলামু রিজসু মিন আমালি শাইতান ফাজতানিবুহু, মদ জুয়া মূর্তি লটারি এই সবগুলো শয়তানের কাজ, তোমরা এর থেকে বিরত থাকো মুমিনরা, কে বলেছেন, আমার জাতি মদের লাইসেন্স দেয় আর বলে মদ লাইসেন্স থাকলে বৈধ, ঠিক আছে কিনা, মদ হারাম করেছেন কে, মুসলমান জাতি, আল্লাহ রাব্বুল আলামিন যেই মদকে হারাম করেছেন এই মদের বৈধতার লাইসেন্স যারা দেয় তারা মুসলমান না কাফের, এমনি ভাবে জেনার বিচারে লাইসেন্স দাও, পতিতার লাইসেন্স দেয় না, পতিতার লাইসেন্স আছে কিনা, আল্লাহ তাআলা জেনাকে হারাম করেছেন যারা লাইসেন্স দেয়, এরকম ভাবে আল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিন সুদকে হারাম করেছেন কিনা, কোরআন পরিষ্কার বলেছে ওয়াহাল্লাল্লাহুল বাইআ ওয়াহাররামার রিবা, আল্লাহ তাআলা সুদকে হারাম করেছেন, ব্যবসাকে হালাল করে দিয়েছেন, আল্লাহ তাআলা তারপরে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা, এবং তোমাদের যত পাওনা সুদ আছে সমস্ত সুদগুলো বর্জন করো, ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন হয়ে থাকো, সুদকে হারাম করেছেন কে, এখন যদি কোনো ব্যক্তি মনে করে সুদ ছাড়া অর্থনীতি চলতে পারে না, বাংলাদেশের ব্যাংকগুলো সুদে চলে না, সুদ ছাড়া চলে, বোঝা গেল সুদকে হারাম করেছেন কে, এই সুদকে যারা জায়েজ করে তারা কি মুসলমান থাকবে, এই হলো একদল মশা, আর মাছি হলো কারা, মাছার পোকা, ইংরেজরা যখন এই দেশ দখল করেছিল আপনারা জানেন এই দেশের তিনটা রিপোর্ট তারা চেয়েছিল, এক নাম্বার রিপোর্ট ছিল আমরা দেশ দখল করেছি, এই দেশ কিভাবে আমরা স্থায়ী হতে পারি, তখন এই দেশের দালালরা রিপোর্ট দিয়েছিল, হে ইংরেজদের দালালরা বলেছিল তিনটা কাজ তোমাদের করতে হবে, তোমাদের শত্রু এক নাম্বার মুসলমান শত্রু, এই মুসলমানদেরকে ধ্বংস করতে হলে তোমার পারলে তোমরা স্থায়ী হতে পারবে। মুসলমানদের ধ্বংস করার জন্য তিনটা পরিকল্পনা দেওয়া হয়েছিল। এক নাম্বার পরিকল্পনা মাদ্রাসা মসজিদ বন্ধ করো, দুই নাম্বার পরিকল্পনা কোরআন পুড়িয়ে দাও, তিন নাম্বার পরিকল্পনা আলেমদের হত্যা করো। ইংরেজরা সেই তিনটা পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছিল। ইতিহাস সাক্ষী আপনারা জানেন, ইংরেজরা এই দেশের মাদ্রাসা মসজিদগুলোকে ঘোড়ার আস্তাবল বানিয়েছিল। এদেশের ওলামা ইকরামদের তিন তিন লক্ষ কোরআন শরীফকে দিল্লি শাহী মসজিদের সামনে আগুনে পোড়ানো হয়েছিল। এরপরে তারা ওলামা ইকরামদের হত্যা করার পরিকল্পনা করেছিল। আপনারা জানেন ডক্টর কামসার একজন খ্রিস্টান দার্শনিক এবং ঐতিহাসিক, তিনি লিখেছেন, আমার সৃষ্টিকর্তার কসম, আমি দেখেছি দিল্লির চাঁদনি চক থেকে খয়বর পর্যন্ত রাস্তার দুই পাশে এমন কোন গাছ ছিল না যেই গাছে এক একজন আলেমকে ফাঁসি দিয়ে ঝুলানো হয়েছিল। আমি দেখেছি ওলামা ইকরামদেরকে জীবন্ত অবস্থায় শুকুরের চামড়ার ভিতরে ঢুকিয়ে দিয়ে তারপরে ঘোড়ার পায়ের সঙ্গে বেঁধে দৌড়ানো হয়েছে। আমি দেখেছি দিল্লি শাহী মসজিদের পিছনে আমার তাবু ছিল, ডক্টর টমসন লেখেন, সেখানে চল্লিশ জন আলেমকে পড়ানো হলো, এরপরে আরো চল্লিশ জনকে আরো আনা হলো। বলা হচ্ছে মৌলবীর দল হয়তো ইংরেজদের সামনে মাথা নত করবি, নতবা তোদেরকেও পোড়ানো হবে। যেরকম এই চল্লিশ জনকে পোড়ানো হচ্ছে, ডক্টর টমসন বলেন, আমার সৃষ্টিকর্তার কসম, ওই চল্লিশ জন আলেম আগুনে পড়তে রাজি হলো, মরতে রাজি হলো, কিন্তু ইংরেজের সামনে মাথা কত রাজি হয় নাই। তাদের মুখে কবিতা ছিল, নাহানুল্লাযীনা বায়াউ মুহাম্মাদা আলাল জিহাদে মা বাকিনা আবাদা, আমরা সে জাতি যারা মুহাম্মাদের হাতে ইসলাম গ্রহণ করেছি, আমাদের দেহের সঙ্গে যতক্ষণ পর্যন্ত রুহ থাকবে অতক্ষণ পর্যন্ত আমরা আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করতে রাজি না। করতে নেহি দুনিয়া মে মুসলমানো কিসি সে জব দৌলতে ইমা মিলি উনকো নবি সে, কতল করনা আয়ে তো করলে আশেকে দিলদার কো, হম শিকায়ত যা করেঙ্গে কাটবে তকদীর সে, সো চাহে কফিল আব কুছ ভি হো হর হাল মে আপনা হক লেঙ্গে, ইজ্জত সে জিনা হয় তো জি লেঙ্গে ইয়া জামে শাহাদত পি লেঙ্গে, মর্দে মোমিন বাতিল সে হরগিজ খৌফ খা সকতা নাহি, সর কটা সকতা হয় লেকিন সর ঝুকা সকতা নাহি। এইভাবে যখন তারা আত্মসমর্পণ করলেন না, গুনাহ হলেন, ইংরেজরা তারপরে দেখলো যে আরো আন্দোলন চাঙ্গা হচ্ছে, শেষ পর্যন্ত আবার পরামর্শে বসলো, দালালদেরকে ডাকলো, তোমাদের পরামর্শ অনুযায়ী কোরআন পুড়িয়েছি, আলেম হত্যা করেছি, মাদ্রাসা বন্ধ করেছি, বলো এখনো ইংরেজ বিরোধী আন্দোলন কেমন চাঙ্গা হচ্ছে। তখন তারা এই যে মাদ্রাসা, এই মদিনাতুল উলুম মাদ্রাসা, আরো ছোট ছোট মাদ্রাসা যেখানে আট বছরে হাফেজ পাওয়া যায়, হাফেজদেরকে নিয়ে হাজির করলো আর বলল, তোমরা যে কোরআন পুড়িয়েছ এটা কাগজের কোরআন, তোমরা যে মাদ্রাসা পুড়িয়েছ ইটের মাদ্রাসা পুড়িয়েছ, আর এই বাচ্চার বুকে বুকে যে কোরআন আজকে দেখেন কতজন বাজি নিল, এই বুকে বুকে তিরিশ পারা কোরআন সংরক্ষিত হয়েছে, তোমরা এই কোরআনকে কেমনে জ্বালাতে পারবে। ইংরেজ বুঝতে পারলো কোরআনকে এইভাবে জ্বালানো যাবে না, এবারে তারা গভীর চক্রান্তে লিপ্ত হলো, কিছু দালাল তৈরি করতে হবে, উরুষ তৈরি করতে হবে, বিতর্ক দ্বারা তারা ইসলামের ক্ষতি করবে, বাহ্যিকভাবে ইসলামের দাবি দেবে, সেইগুলো হচ্ছে দেশের ভণ্ডবীরগুলো। তারা এই দেওয়ানবাগি রাজারবাগি আটকশি চন্দ্রবারা কত বীর আছে না, এই সবগুলো কিসের? সেই ইংরেজদের প্রোডাক্ট। ইংরেজরা সেজন্য প্রথম যে মাদ্রাসা করে সেটার নাম ছিল কলকাতা আলিয়া মাদ্রাসা। কি মাদ্রাসা? কলকাতা আলিয়া মাদ্রাসা। এই মাদ্রাসার প্রথম প্রিন্সিপাল থেকে শুরু করে ২৭ জন প্রিন্সিপাল ছিল খ্রিস্টান, এবং সিলেবাস তৈরি করেছেন ডক্টর ম্যাকনি খ্রিস্টান, এবং ৭৭ বছর পর্যন্ত খ্রিস্টানরা এটাকে চালু এটাকে তারা পরিচালনা করেছে। তারা ইসলামের মৌলিক বিষয়গুলো বাদ দিয়ে শুধুমাত্র ইসলামকে ধর্মের থেকে মস্তি ঢুকিয়েছে, খানকায় ঢুকিয়ে দিয়েছে, রাজনৈতিক ব্যবসা বাণিজ্য আদালত বঙ্গভবন গণভবন সব জায়গাতে কোরআনকে উৎখাত করেছে। ও আমার মুসলমান ভাইয়েরা, যদি প্রয়োজন হয় আল্লাহর নবী যেই দিনকে কায়েম করার জন্য রক্ত দিয়েছেন, যদি প্রয়োজন হয় বুকের তাজা রক্ত রাত পরে জেনে দিয়ে কোরআনকে বাস্তবায়ন কেই তৈরি আছে ইনশাআল্লাহ। হয় পেলে চলবে না, ভয় আসলে চলবে না, ভারতের ৩০ লক্ষ সৈন্য, আমেরিকার বিশাল বিমানবহর, রাশিয়ার তোমার সৈন্য, ভয় পেলে চলবে না। ডক্টর ইকবাল বলেছেন, তুম দিয়ে বাদে মুখালিফ সিনা ঘাবরায় ওকাব, ইয়ে তো চলতি হ্যায় তুঝে উঁচা উড়ানে কে লিয়ে। হে মুসলমান যুবকেরা, তোমরা হচ্ছে সে উর্ধ্ব গগনের বাস পাখি সমতুল্য বাস পাখি, কাল বৈশাখী মেঘ দেখলে ভয় পায় না, বরং বাতাসের তালে তালে আর উর্ধ্ব গগনে চড়তে থাকে। তোমরা হলো সেই যুবকেরা যারা কুফফারদের শক্তি দেখে ভয় পাবে না, তোমরা আরো শাহাদতের তামান্না নিয়ে ময়দানে এগিয়ে যাবে, ঠিক কিনা ইনশাআল্লাহ। এজন্য দরকার সবক পরফের সাদাকত কা, আদালত কা, সাজাত কা, লিয়া জায়েগা কাম তুমসে দুনিয়া কে ইমামত কা। আমি একটু মিনিট দুই এক মিনিট বলতে চাই, এই মাদ্রাসা নদীর পারে আপনারা দেখেছেন প্রায় কত লক্ষ টাকা, 2,50,000 টাকা ঋণী আছে। আমরা কি চাই যে মাদ্রাসা ঋণী থাকুক, না ঋণ কাটিয়ে মাদ্রাসায় সেই খালিদ বিন ওলীদ, মোহাম্মদ বিন কাসেম, সেই ওমর বিন খাত্তাব মত যুবক এখান থেকে তৈরি হোক, সেটা চাই কিনা ইনশাআল্লাহ? কে কে চাই তাহাজ্জুদে নামাজ দেখবি? আল্লাহু আকবার, হাত নামান। আমরা কি শুধু স্লোগান দিয়ে আর দাবি করে ভালোবাসবো, নাকি বাস্তবে কিছু দিতে পারবো? লাইলি মজনুনের প্রেমের কাহিনী শুনেন নাই? লাইলি পাগল ছিল, মজনুন পাগল লাইলির জন্য, এই জন্য লাইলি করলো কি মজনুনের জন্য দুধ পাঠাইতো। মজনুনরা সংখ্যা বাড়লো, এলাকাটা আউটবাট পার যত ডুপ্লিকেট আছে সব তৈরি হলো মজনুন দুধ খাওয়ার জন্য। লাইলি যখন বুঝতে পারলো যে দুধের সংখ্যা মজনুর সংখ্যা বেড়ে গেছে, তখন পেয়ালা ওইটাই পাঠাইলো আর ছুরি নিয়ে পাঠাইলো, বলো যে লাইলি বড় অসুস্থ, আজকে আর দুধ পাঠায় নাই, আজকে একটা পেয়ালা পাঠিয়েছে, রক্তের প্রয়োজন। ওহে মজনুনরা, লাইলির জন্য রক্ত দেওয়ার জন্য প্রস্তুত কে কে আছো? তখন মজনুনদের কাতার ফাঁকা হয়ে গেল, সব দৌড় দিল, বললো হাম দুধ পিনে ওয়ালে মজনুন হে, খুন দিনে ওয়ালে নেহি হে। আমাদের সমাজে তো মজনুনেরা কারা? এই দুধ খাওয়া মজনুন। আপনারা কি ওই দলে হবেন নাকি সত্যিকার অর্থে সাহাবায়ে কেরাম দলে হবেন ইনশাআল্লাহ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আলোচনা করলাম তার উপরে আমাকে আপনাদেরকে সকলকে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওসাল্লাল্লাহু তাআলা আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।